তাদেরকে ভুলে যাব আল্লাহ পাক বলছেন, উপেক্ষা করব। কামা নাসু লিকা ইয়াউমিহিম হাজা, যেমন ভাবে তারা এই দিনের সাক্ষাৎকে উপেক্ষা করেছিল। ওমা কানু বি আয়াতিনা ইয়াজহাদুন, আর এই কারণে যে তারা আমার আয়াতকে অস্বীকার করেছিল। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদাম ওয়া রাহমাতাল লিকাউমি ইউমিনুন, আল্লাহ পাক বলছেন যে তাদের কাছে এমন এক কিতাব নিয়ে এসেছি যাতে আমি সমস্ত জ্ঞানকে বিশদভাবে বর্ণনা করেছি, আমি আমার এলমের ভিত্তিতে, তাতে রয়েছে হেদায়াত এবং তাতে রয়েছে আমার পক্ষ থেকে করুণা বিশ্বাসী জাতির জন্য। বিশ্বাসী জাতির জন্য কোরআনে কারিমে রয়েছে রহমত এবং তাতে রয়েছে হেদায়াত, আর পক্ষান্তরে যারা অবিশ্বাসী তারা আরো ক্ষতিতে বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, হালিয়ান যুরুনা ইল্লা তাউইলা يَوْمَ يَأْتِي تَأْوِيلُهُ يَقُولُ الَّذِينَ نَسُوهُ مِنْ قَبْلُ قَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ فَهَلْ لَنَا مِنْ شُفَعَاءَ فَيَشْفَعُوا لَنَا أَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ قَدْ خَسِرُوا أَنفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ। আল্লাহ পাক ইরশাদ করছেন যে তারা কি তাদের পরিণামের অপেক্ষায় রয়েছে যে কি পরিণাম তাদের হবে? يَوْمَ يَأْتِي تَأْوِيلُهُ, যখন এই কাফেরদের পরিণাম চলে আসবে। يَقُولُ الَّذِينَ نَسُوهُ مِنْ قَبْلُ, এর পূর্বে যারা ভুলে গিয়েছিল আল্লাহর দিনকে, তারা বলবে কাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক, আমাদের রবের যে রাসূলগণ এসেছিলেন সত্য নিয়ে, সত্যি সত্য নিয়ে এসেছিলেন তারা। ফাহাল্লানা মিন শুফা, এখন কি কোনো সুপারিশকারী আমাদের আছে যারা আমাদের জন্য সুপারিশ করবে? আনুরাদ্দ, অথবা সুপারিশকারী যদি না থাকে তাহলে একবার আমাদেরকে পৃথিবীতে আবার ফিরিয়ে দেওয়া হোক, সেখানে আমরা ফিরে গেলে ফানামালা গাইরাল্লাযী কুননা নামাল, যেসব খারাপ কাজ করে আছি আর এই খারাপ কাজ করে আসবো না, যেসব খারাপ কাজ করে এসেছি এসব খারাপ কাজ করবো না, অন্যায় কাজ করবো না, অবিশ্বাস করবো না, বিশ্বাস করবো আল্লাহ পরকালে, এবং খারাপ কাজ করে এসে সৎ আমল করবো। অদল্লা আনহুম মা কানু ইফতারুন, আর যা তারা গড়ে নিয়েছিল নিজের পক্ষ থেকে, যা তারা রচনা করেছিল নিজের মানব রচিত বিধান, তা সব হারিয়ে যাবে। যেসব উপাস্যকে তারা গড়ে নিয়েছিল নিজের পক্ষ থেকে, যেসব মতবাদকে তারা গড়ে নিয়েছিল নিজের পক্ষ থেকে, সেসব হারিয়ে যাবে, কোনো কিছুর হদিস পাবে না, একমাত্র সামনে দেখবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন, এবং আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।